জল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবার ডেকে যা তুই বারবার চলে যাব তোর দুষ্টুমি মায়া বিচোক কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব আষাঢ়ের ঘোর মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর আমি তোর হয়ে যাবো